نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون غوري ببوني جابتي بسم شاء الله جنو অদস্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী আমাদেরকে শান্তির পথ দেখিয়ে গেছেন রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে এবং সাংসারিক জীবনে। আমরা ভাই মানুষ, সংসার সবারই আছে, কিন্তু সেই সংসারে সুখ শান্তি বহু মানুষের আছে, বহু মানুষের নেই। কোন কোন সংসার চলে ভালোবাসার উপরে নির্ভর করে, আর কোন কোন সংসার চলে হয় টানে না হয় ঠেলায়, ট্রেনে ট্রেনে চলতে হয় আর না হয় ঠেলে ঠেলে চালাতে হয়। এইরকম ডামাডোলের সংসার অধিকাংশ। এমনও সংসার আছে তাসের ঘর, একটু হাত দিলেই মুসড়ে পড়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমরা আজকে সংসারের সেই দিকটার কথা আলোচনা করব, যে দিকটা মা বাপ সম্পর্কিত, পিতামাতা সম্পর্কিত। আমাদের মধ্যে অনেক ভাই অনেক বোন এমন আছেন যাদের সাথে তাদের পিতামাতার সম্পর্ক ভালো নেই। কেন ভালো থাকে না? মতভেদের কারণে। বাপের সঙ্গে মতে মিলছে না, বাপ একরকম বলছে আমি একরকম বলছি, বাপ একরকম চায় আমি একরকম চাই, পছন্দ নয়, অথবা ভুল বুঝাবুঝি। মাঝখানে কোন সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কিসের? ভুল বুঝাবুঝি। আব্বা যেটা বলছেন আপনি ভুল বুঝছেন, অথবা আপনি যেটা বলছেন আপনার আব্বা ভুল বুঝছেন। সাংসারিক জীবনে আপনি দেখবেন আপনার স্ত্রীকে নিয়ে মা বাপের সাথে ঝামেলা বাঁধে। মা যেটা চায় বউ সেটা চায় না। বিয়ে করার পর বউ কাছের জিনিস হয়, সে আপনার কাছে একান্তে গোপনে অনেক কথা বলে, মায়ের কথা বলে, বাপের কথা বলে, ভাইদের কথা বলে, বন্ধুদের কথা বলে। এমনও হতে পারে যে আপনার কান ভারী করে, কান ভারী করে আপনাকে আপনার মা বাপের বিরুদ্ধে অতিষ্ঠ করে তোলে, লেগিয়ে দেয়। তখন আপনি বাধ্য আপনার মা বাপের বিরুদ্ধে কথা বলতে, অথচ আপনি জানেন না আপনার মায়ের দোষ না আপনার বউয়ের দোষ, মা বড় না বউ বড় আপনি বুঝতে পারেন না, কার কথা আপনি শুনবেন। কিন্তু পুরুষের জন্য এটা হচ্ছে বিরাট অগ্নি পরীক্ষা, খুব কঠিন। কাকে আপনি সান্ত্বনা দেবেন? মাকে সান্ত্বনা দিলে বউ রাগ করে, বউকে সান্ত্বনা দিলে মা রাগ করে, কোন দিকে যাবেন? এই বড় ঝামেলা সংসারে লেগে থাকে। এখানে অনেক ভাই আছেন বিদেশে যারা মা বাপের সঙ্গে কোন সম্পর্ক রাখেন না, অ্যাকাউন্ট খুলে দিয়েছেন বউয়ের নামে, বউই সবকিছু, বউই হচ্ছে হেড ম্যানেজার, বউই হচ্ছে প্রধানমন্ত্রী, বউয়ের কাছে টাকা পাঠান, মা বাপের কাছে টাকা পাঠানোর দরকার হলে বউয়ের হাত দিয়ে পাঠিয়ে থাকেন, এটা কোনো কারণে হয়েছে, কোনো ঝামেলাই হয়েছে, হয়তোবা আপনার মা বাপ আপনার টাকা নিয়ে আপনার ভাইদেরকে দিয়ে দেয়, কিংবা আপনার বোনদেরকে দিয়ে দেয়, আপনি সেটা চান না, আপনার বউ সেটা চায় না, এইভাবে নানা ঝামেলা বাঁধে। লোভ অহিংসা যখন আসে ভাইদের সঙ্গে ঝামেলা বাঁধে, আপনার মা বাপ হয়তো বা ভাইদের সাইড নেয়, ভাইদের পক্ষ অবলম্বন করে, দোষ কা জানি না, হয়তো আপনার দোষ কিংবা ভাইদের দোষ, কিন্তু আপনার মা বাপ যখন ভাইদের সাইড বা ভাইদের পক্ষ অবলম্বন করে তখন আপনার রাগ স্বাভাবিক, তখন মা বাপের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে। তারপর ভালোবাসা অনির্বাণ করতে গিয়ে অনেকে মা বাপের সঙ্গে দ্বন্দ্ব বাঁধায়। ভালোবাসা হুজুর ওই যে অবৈধ প্রণয়, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, সেই মেয়েকে আপনার মা পছন্দ করে না, আপনার বাবা পছন্দ করে না, তার বংশ ভালো নয়, সে উচ্চ বংশের নয়, সে টাকা পয়সা নেই, ইত্যাদি ইত্যাদি, আপনি চান সেই মেয়েটাকে ভালোবাসতে এবং বিয়ে করতে, মা বাপ বলে যে না এমন মেয়ে আমার ঘর ঢোকাবো না, হলো সংঘাত, সংঘর্ষ বাঁধল, তখন আপনি মা বাপের অবাধ্য হয়ে সেই মেয়েকে নিয়ে লাভ ম্যারেজ করলেন, কোর্ট ম্যারেজ করলেন। আর বাপ বাপ মা কি চাচ্ছিল, যে কিছু লাভ করে বিয়ে করব, বা ওরা চাচ্ছে লাভ করে বিয়ে করতে, আপনিও চাচ্ছেন লাভ করে বিয়ে করতে, কিন্তু ওদের লাভটা হচ্ছে টাকা পয়সা, আর আপনার লাভটা হচ্ছে প্রেম ভালোবাসা। আপনি প্রেমকে কোরবানি দিতে পারলেন না, আর কোরবানি দিতে না পারার ফলে আপনার মা বাপ আপনার কাছ থেকে চিরদিনকার জন্য কি হয়ে গেল, দূর হয়ে গেল, বললেন আমি ভালোবাসাকে কোরবানি দিতে পারবো না, মা বাপকে কোরবানি দিতে পারবো সমস্যা নেই, কিন্তু ভালোবাসাকে কোরবানি দিতে পারবো না। মা বাপের কথা শুনলেন না, মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন, গিয়ে সংসার পাতলেন, পৃথক ভাবে চাকরি পেলেন, মা বাপকে দেখলেন না, যেহেতু সম্পর্ক ভালো নেই, আপনি আপনার বউকে সবকিছু মনে করলেন, তাকে নিয়ে সংসার করলেন, যে ভালোবাসা অনির্বাণ করতে গিয়ে মা বাপকে কোরবানি দিলেন, আপনার নিজের জান্নাত ও জাহান্নাম, যে যার জন্য জান্নাত যেতে হবে, যার জন্য জাহান্নাম যেতে হবে, সেটাকে আপনি ভুল বুঝলেন। মা বাপ চায় যে আপনি নামাজ রোজা করুন। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, ফজরের সময় এই শীতের সময় যখন বাচ্চাদেরকে ওঠায়, ছেলেদেরকে ওঠায় ফজরের সময়, মা বলছে এত শীতে যেতে হবে না, ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর বাপ বলছে না নামাজ পড়তে চল, ছেলে মা এবং বাপকে দুই চোখে দেখবে এবং সে কম্পেয়ার করবে যে কে বেশি ভালোবাসে, মা না বাপ, সেই ছেলে মাকে দেখবে তার প্রতি বেশি স্নেহ ভালোবাসা, কারণ তাকে ফজরের সময় ঢাকা দিয়ে বলতে পারে যেতে হবে না থাক, আর বাপ কি বলছে এবার ফজরের সময় জামাতে নামাজ পড়ে চল, ছেলে বাপকে ঘৃণা করে তাই না, কিন্তু আসলে ভালোবাসে কে বেশি, আসলে বাপই বেশি ভালোবাসে, এই ভালোবাসার কথা কিন্তু ছেলে বুঝতে পারে না, ফলে ছেলে ভুল বোঝাবুঝি হয়। নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করার পর বউ নিয়ে শুয়ে আছেন, ফজরের সময় উঠছেন না, বাপ বলছে রে ওঠ রে ওঠ রে, আর আপনি তো বুঝতেই পারছেন হ্যাঁ গোসল করতে হবে তবে নামাজ হবে, আর ওখানে গোসল করা লজ্জার ব্যাপার, সুতরাং আপনি উঠতে চাচ্ছেন না, আপনি জেগে আছেন তবু উঠছেন না, বাপ খচর খচর করছে তাই না, ওঠ রে ওঠ রে, উঠতে চাচ্ছেন না, বাপ একরকম বুঝছে, ছেলে একরকম বুঝছে, ছেলে উঠছে না, ছেলে বাপের প্রতি খাপ্পা হয়ে যাচ্ছে, হতে হতে ধীরে ধীরে ধীরে ধীরে ছেলে সংসার পৃথক করে নিচ্ছে, মা বাপের সঙ্গে চলছে না, কেন এই খিটখিটি ভালো লাগে না, দিন রাত এই খুনসুটি ভালো লাগে না, সব সময় গিরগির গিরগির করতেই আছে না, এসব ভালো না, এই ফলে দ্বন্দ্ব বাড়ছে। আর তারপর সংসারে আরো ওই যে জমি জায়গা নিয়ে ঘর বাড়ি নিয়ে কে কোনটা নেবে এই নিয়ে দ্বন্দ্ব বাঁধে, মা বাপের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে, ফলে মা বাপকে অনেকে হারিয়ে বসেছে ওদিনকার মতো, অনেকে মা বাপের সঙ্গে সম্পর্ক ভালো নেই, কেন কেন ভালো নেই, অধিকার সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে ভালো নেই, ভুল বোঝাবুঝির কারণে ভালো নেই, মা বাপের কতটা অধিকার আছে সেই সম্পর্কে জ্ঞান না থাকার ফলে ছেলেরা মা বাপকে ভুল বোঝে আর ছোট করে, তার জন্যই আপনার এই অবস্থা, মা বাপকে ভুল বোঝে, মা বাপকে ভুল বোঝে, এই জন্যই সমস্যা। আমরা অধিকার সম্পর্কে জানতে চাইব যে মা বাবার অধিকার কত আছে ইসলামে, ইসলাম মা বাপকে কত অধিকার দিয়েছে, কত অধিকার দিয়েছে মা বাপকে যদি আমরা জানি তাহলে তাদের অধিকার বজায় রাখার জন্য আমরা সচেষ্ট হব। আসুন আজকের সেই আলোচনায় আমরা তাদের কথা কিছু বলব। প্রত্যেক সন্তানের কাছে পিতামাতা সবচেয়ে বড় মূল্যবান ধন, দুনিয়াতে এসেছে কার জন্য, মা বাপের জন্য। আপনাকে মা স্তন্য পান করিয়ে মানুষ করেছেন, বাপ নিজে খেটে সন্তানদের সন্তানকে মানুষ করে, কিন্তু সংসারে ভুল বোঝাবুঝির ফলে নানা চক্রে তারা পর হয়ে যায়, তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়। তাই মহান আল্লাহ তাদের ব্যাপারে বিশেষ নির্দেশ ও আদেশ দিয়েছেন মুসলমানদেরকে। কি মুসলমানদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমরা সেই কথা আলোচনা করব। মহান আল্লাহ বলেছেন, ওয়াইদা খাদনা মিথাকা বনি ইসরাঈল লা তাবুদুনা ইল্লাল্লাহ, ওই বনি ইসরাঈলের কথা বলা হচ্ছে, আর সামগ্রিকভাবে প্রত্যেক মানুষের কথা বলা হয়েছে, যে প্রত্যেক মানুষের কাছে আমি অঙ্গীকার গ্রহণ করেছি, বনি ইসরাঈলের কাছে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম, সেটা কি, লা তাবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তার মানে শিরিক করো না। আপনারা জানেন কোরআন মাজিদের প্রথম আদেশ কি, প্রথম আদেশ হল ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, প্রথম আদেশ কোরআনে, হে মানবসন্তান তোমরা আল্লাহর ইবাদত করো। আর প্রথম নিষেধ কি, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আদেশ নিষেধ। মহান আল্লাহ এই আদেশ যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর তার পরপরই বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরপর কাকে স্থান দেওয়া হয়েছে, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর নিকট আত্মীয়দের সঙ্গে, এতিমদের সঙ্গে, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়া কুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলো, ভালো কথা বলো, মানুষের সঙ্গে ভালো কথা বলো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এই অঙ্গীকার তোমাদের কাছ থেকে নেওয়া হলো। মহান আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না, মানে শিরিক করো না, যেভাবেই হোক আল্লাহ ছাড়া কারো জন্য নামাজ করো না, আল্লাহ ছাড়া কারো জন্য হজ করো না, আল্লাহ ছাড়া কারো জন্য রোজা করো না, আল্লাহ ছাড়া কারো জন্য কারো কাছে দোয়া করো না, আল্লাহ ছাড়া কারো জন্য নজর মানো না, মানত করো না, আল্লাহ ছাড়া আর কারো জন্য কোরবানি করো না, ইত্যাদি যত রকমের ইবাদত আছে, খবরদার আল্লাহ ছাড়া আর কারো জন্য নিবেদন করো না। আর তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল তাআলা আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এসো এসো তোমরা, আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ তাআলা কি হারাম করেছেন, কি হারাম করেছেন, প্রতিপালক কি হারাম করেছেন পড়ে শোনায়, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার তার সঙ্গে কাউকে শিরিক করো না, শরিক করো না, অংশ স্থাপন করো না। আর তারপরে স্থান দেওয়া হয়েছে পিতা মাতাকে, আর পিতা মাতার সাথে অবাধ্যতা করো না, পিতা মাতার অবাধ্য হইও না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়ালা তাক্তুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমার সাথে খাবে এই ভয়ে নিজের সন্তান হত্যা করো না। নিজের সন্তানকে কে হত্যা করে, অবশ্যই করে, আমরাও করি, সেই জাহেলী যুগে জ্ঞান্ত পতিত করতো, আর আমরাও বর্তমানে গর্ভে থাকা অবস্থায় সেই সন্তান হত্যা করি। আল্লাহ বলছেন তোমার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করো না, কারণ আসল খাওয়ার দাতা কে, রুজি দাতা কে, খেলানে ওয়ালা কে? মহান আল্লাহ। আমি তোমাদের কিন্তু ভালো রুজি দিচ্ছি, হয়তো বা তাদেরকে তোমাদের থেকেও ভালো রুজি দেবো। সুতরাং ভয় কিসে? হত্যা করো না। তোমাদেরকে রুজি দিচ্ছি, তাদেরকে রুজি দেবো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর কোন অশ্লীলতা নিকটবর্তী হয়ে না, প্রকাশ্য অথবা গোপনে। অনেকে প্রকাশ্যে অশ্লীলতা শিকার হয়, অনেকে গোপনে হয়, খবরদার না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক, খবরদার, না হোক কোন প্রাণ হত্যা করো না, খুন করো না, খুন খারাপি করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওসিয়ত, যাতে করে তোমরা বুঝতে পারো। এবার আল্লাহ তাআলা আরো পরিষ্কার করছেন মা বাবার সঙ্গে কিভাবে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, কি ফয়সালা? হুকুম দিয়েছেন, কি হুকুম? তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা মাতার মধ্যে একজন অথবা দুইজনই তোমার জীবনে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তোমার কাছে পিতা মাতা আছে বার্ধক্য অবস্থায় দুজনেই কিংবা একজন পৌঁছে গেছে। আর আপনারা জানেন যখন কোন মানুষ বুড়িয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন ছেলের পর্যায়ে পড়ে, তাই না? ছোট শিশু যেমন অবুঝ হয়, একদম বুড়ো মানুষও সেরকম অবুঝ হয়ে যায়। এই জন্য বাংলাতে বলে ঘরের শত্রু বুড়ি আর পেটের শত্রু মুড়ি, বলে না? ঘরের শত্রু বুড়ি সবসময় বিড়বিড় করবে, কিছু দেখবে সামান্য ভুল দেখবে বিড়বিড় করবে, স্বাভাবিক, খ্যাঁচ খ্যাঁচ খ্যাঁচ খ্যাঁচ করতেই আছে, স্বাভাবিক। বুড়ো হয়ে গেছে, একটু সহ্য করে নাও, একটু সহ্য করে নাও, তোমাকে হয়তো নিষেধ আদেশ করছে, হয়তোবা সেটা যদি সত্যপক্ষে সেটা আল্লাহর তরফ থেকে হয়, শরীয়তের আদেশ নিষেধ হয়, সুন্দরভাবে মেনে নাও। আর যদি এমন আদেশ নিষেধ করে যেটা তার অন্যায়, যেটা তার অন্যায়, মনে করুন আপনি যাচ্ছেন নামাজ পড়তে আপনাকে নিষেধ করছে, কিংবা যাচ্ছেন জলসা শুনতে আপনার নিষেধ করছে, এটা তো অন্যায়, তাই না? তখন আপনি তাকে ধমক দেবেন, তাকে ধমক দেবেন, পিতা মাতাকে ধমক দেবেন। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটুকু বলো না, পিতার জন্য মাতার জন্য উফ শব্দটুকু বলো না। বুড়ি বিপিড়ি সবসময় বিপিড়ি, যেখানে যাবো সেখানে ভীষণ লেগে আছে, উহ আমাকে ভালো করে মানে বাঁচতেও দেয় না, ঠিক মতো খেতেও দেয় না, ঠিক মতো থাকতেও দেয় না, উহ এই যে উহ শব্দটুকু বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। অনেক সময় বাবা মাকে ধমক দেয়, চুপ, বুড়ো কোথায় সবসময় বক বক করছে, ধমক দিয়ে চুপ করা না হয়। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তাকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, সম্মানজনক কথা। সম্মানজনক একটা কথা কেমন? আপনি আপনার আব্বাকে তুমি বলেন, যখন রাগ করবেন তখন কি বলেন? তু। আপনি আপনার আব্বাকে আপনি বলেন, যখন রাগ হবে তখন কি বলেন? তু। বা তুমি তো ধরে বলে না, আল্লাহ তো আপনি থেকে তুই এর চলে আসে। অসম্মানজনক কথা বলা হয়। কেউ বা কেউ আছে যে তার মা বাপকে গালি দিয়ে কথা বলে, দেশের প্রচলিত যে গালিগুলো আছে সেই গালি দিয়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন মা কুল্লাহুমা, মা বাপের সঙ্গে কথা বলো কাওলান কারীমা, সম্মানজনক কথা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, আর তাদের জন্য তোমার রহমতের দানা বিছিয়ে দাও, তেমন তাদের সঙ্গে নম্রতার সাথে ব্যবহার করো, ভদ্রতার সাথে ব্যবহার করো। এখন তারা বুড়ো হয়ে গেছে, এখন তুমি জোয়ান যুবক আছো, এই যুবক অবস্থায় তারা তোমার মুখাপেক্ষী, সুতরাং তোমরা তাদের সঙ্গে নম্রতার সাথে ব্যবহার করো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর বলো তাদের জন্য দোয়া করো, আল্লাহ গো ওদের প্রতি রহম করো যেমন আমাকে ছোটবেলাতে মানুষ করেছে। ছোটবেলাতে কত আদর সঙ্গে মানুষ করে, তাই না? কত আদর যত্ন করে মানুষ করেছে, কত স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে মানুষ করেছে, কোলে নিয়ে মুখে দুধ দিয়ে বা আপনাকে যেভাবে শীত থেকে বাঁচিয়ে বিশ্ব থেকে বাঁচিয়ে কত কষ্ট করে কষ্ট সহ্য করে আপনার পেশ পোশাক পায়খানা ঘেঁটে আপনাকে গোসল করিয়ে কত সুন্দর খাইয়ে দাইয়ে সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে মানুষ করেছে। আল্লাহ যেমন আমাকে মানুষ করেছে কষ্ট করে আমার প্রতি মায়া মমতা দেখিয়ে রহম করেছে, তেমনি তুমি তাদের প্রতি রহম করো, এই দোয়া করো প্রত্যেক ছেলে মেয়ের জন্য। এটা জরুরি বাপ মায়ের জন্য দোয়া করাই বলে রাব্বের হামহুমা কামা রব্বায়ানি সাবিলা। অনেক ভাই প্রশ্ন করেন আমার আব্বা মারা গেছেন এখন কি করবো হুজুর, পাঁচ সাতখানা গরু জবাই করে সাত সাত আটখানা গ্রাম খাইয়েছে বা খাওয়ালে নেকে তাই না, আর না খাওয়াইলে তো ইমাম সাহেব পেছনে দরজায় গিয়ে লাগে, হা মিয়া বাপ মারা গেছে মিলাদ করো, বাপ মারা গেছে হ্যাঁ ভোজ করো খানা করো, ফজরের নামাজের জন্য আপনাকে ডাকতে যায় না, পাঁচ ওয়াক্তের নামাজের জন্য দরজায় ধাক্কা দিয়ে ডাকতে যায় যায় না, কিন্তু মিলাদ পড়াবার সময় আপনাকে মনে করিয়ে দেয় মিলাদ করতে হবে যাতে করে খুশি তো আছেন কেন, এই যে করে নাম নেওয়ার জন্য অথবা আপনি চাপে পড়ে করেন, হয় নাম নেওয়ার জন্য আর না হয় চাপে পড়ে, আপনার কোন ফল হবে আপনার আব্বার কোন ফল হবে না। যদি চান মা বাপের যদি কল্যাণ চান সত্যপক্ষে, তাহলে যদি সত্যপক্ষে বাপের ব্যাটা হন বাপের প্রতি আপনার দয়া মায়ের প্রতি যে দয়া মায়া থাকে তাহলে আপনি তাদের জন্য কি করুন দোয়া করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এর থেকে বড় জিনিস আর কিছু নেই, দান করে তো আপনি করতে পারেন, তার নামে হজ আমরা করতে পারেন ঠিকই, কিন্তু সব থেকে ভালো জিনিস হলো কি দোয়া। এই দোয়াটা করবেন কখন হুজুর, যখন দোয়া করলে সময় যখন আপনি নিজের জন্য দোয়া করেন ছেলে মেয়ের জন্য দোয়া করেন তখন করুন। প্রত্যেক নামাজের শেষ রাকাতে সালাম ফেরার আগে যে মোনাজাত আছে ফরজ নামাজের শেষাংশে দোয়া কবুল হয় তাই না, নামাজের পরে না নামাজের শেষাংশে পশ্চাতে সালাম ফেরার আগে দোয়া কবুল হয়, সেই সময় যখন আপনি নিজের জন্য দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আপনার আব্বা আম্মা যদি মারা গিয়ে থাকে কিংবা না গিয়েও থাকে তো রহমতের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাবিলা। যদি আপনি সত্যপক্ষেই বাধ্য সন্তান হন মা বাপের প্রতি মায়া মমতা থাকে স্নেহ ভালোবাসা থাকে তাহলে একটিবার শুধু স্মরণ করে কি বলুন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাবিলা। এ হলো আল্লাহর নির্দেশ, পিতা মাতার সাথে কিভাবে কথা বলতে হবে কোরআনের সে নির্দেশ এসেছে, কিভাবে কথা বলবেন পিতা মাতার সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি ছিলেন মুশরিক ছিলেন, বরং এমন মুশরিক যে মূর্তি পূজা করতেন তাই না, যখন তিনি নবী হলেন তিনি আব্বাকে নসিহত করতে লাগলেন, আব্বাকে নসিহত করতে হয় না নাকি বড় বড় ছেলা হয় আব্বাকে নসিহত করতে হবে আমাকে নসিহত করতে হবে, আপনি সৌদি আরবে যাবেন হয়তো বা সৌদি আরবের কথা শোনাবেন বাবা বলে আরে তুই আমার পেটের ছেলে হয়ে আমাকে আমার শিক্ষা দিচ্ছিস অসুবিধা কি আছে, আমি শিখেছি তাই শিক্ষা দিচ্ছি, আপনি ভুল পথে আছেন আমি তাই বলছি, বাবা মা যদি মূর্খ হয় বড় লোক হয় ছেলেকে ডাক্তারই পড়ায় ওই ডাক্তার মানুষ তখন মা বাবা চিকিৎসা করবে না করবে না, নাকি বলবে তুমি পেটের ছেলে হলে আমার চিকিৎসা করবি তাই বলবে, বোকা যদি এরকম কেউ বলছে বোকা, বা মা তুমি তো ডাক্তার নও আমি ডাক্তার হয়ে এসেছি ডাক্তারি পাশ করেছি তোমার কিসের যন্ত্রণা আমি বুঝতে পারবো, তোমার এই কথা বলা ঠিক নয় যে পেটের ছেলে হয়ে তুই আমার চিকিৎসা করবি। সুতরাং যদি কেউ দিনের শিক্ষা শিখে সঠিক শিক্ষা শিখে সে তার মা বাপকে শিখাতে পারে, মা বাপের গ্রহণ করে নেওয়া উচিত সঠিক হলে পরে গ্রহণ করে নেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের আব্বাকে শুধরাবার জন্য নিজের আব্বাকে সৎপথে ফিরিয়ে আনার জন্য শিরক থেকে পৌত্তলিকতা থেকে তৌহিদের দিকে আনার জন্য বহু নসিহত করেছেন, তার মধ্যে কোরআনে কিছু কথা উল্লেখ হয়েছে কিন্তু বলছেন কিভাবে। এবার তুই এরকম কেন করছিস, হ্যাঁ তোর ঠিক না, না এরকম না, যদিও কাফের বাপ কাফের হলেও আমি নবী হলেও বাবার সঙ্গে কিভাবে বলতে হবে কথা, ইজ ক্বাল লি আবিহি ইয়া আবাতি আব্বা, বাংলাতে কি বলা হয় আব্বা হে আমার আব্বা, আব্বা গো আব্বা জান আপনি না ভুল করছেন আব্বা এটা ঠিক না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'উ ওয়া লা ইউবসির, আব্বা এমন জিনিসের পূজা কেন করছেন যে শুনতেও পায় না দেখতেও পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর আপনার কোন উপকারে আসে না। মূর্তি, পাথরে গড়া মূর্তি নিজের হাতে করেছেন, আবা এটা কেন করছেন? ইয়া আবাতি ইন্নি ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া। আবাজান, আমার কাছে এলেম এসেছে, সে যে এলেম আপনার কাছে আসেনি, আমি যে জানি আমি যা জানি আপনি জানেন না, এটা কি অহংকার আছে? এখানে অহংকার নেই, আব্বাকে বলা হচ্ছে আব্বা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এলেম এসেছে, আপনি যেটা করছেন এটা ভুল করছেন, এটাকে নসিহত বলা হয়, উপদেশ বলা হয়, আব্বাকে আব্বা আব্বা বলে বলা হচ্ছে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা গো শয়তানের পূজা করবেন না, শয়তানের পূজা করবেন না। মূর্তি পূজা মানেই হচ্ছে শয়তানের পূজা, যেখানেই মূর্তি পূজা হয়, শুধু মূর্তি না গায়রুল্লাহ পূজা হয়, আল্লাহ ছাড়া যারই পূজা হয় আসলে কার পূজা হয়? শয়তানের পূজা হয়, কারণ শয়তানই মানুষকে কি করে ভ্রষ্ট করে। ইন্না শাইতান কানা লিরহমানি আসিয়া, বলা হলো যে শয়তান হচ্ছে রহমানের জন্য অবাধ্য নাফরমান। ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশশাইতানি ওয়ালিয়া। আব্বা গো আব্বাজান, আমি ভয় করি যে আপনাকে রহমানের পক্ষ থেকে আযাব স্পর্শ করবে। আব্বা আমাকে ভয় হচ্ছে যে আপনার উপরে আযাব বর্ষণ হবে, আব্বা এটা ছেড়ে দেন। এইভাবে আব্বা আব্বা বলে নসিহত করতে লাগলেন, করতে থাকলেন। কিন্তু আব্বার বদলে কি করলেন? এই ইব্রাহিম, তুই আমার বেটার ছেলে হয়ে আমাকে নসিহত করবি? যদি তুই শান্ত না হস তাহলে আমি তোকে পাথর ছুঁড়ে মেরে ফেলবো। হ্যালো, এই যে বড় বড়র সাথে যে ব্যবহার ছোটদেরকে করা হয় ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, কিন্তু বড় বড়ত্বের সাথে সেই রকম জবাব দিলেন। মোট কথা, আমরা যেহেতু ছোট, ছোট বড় সাজা চলে না, ছোট বড় সাথে সাজা চলে না, বড় বড়কে আমরা নসিহত করতে পারি, এর থেকে বেশি করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বহু নসিহত করলেন, আবার যখন মানলেন না তবুও ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? বলেছিলেন যে আমি আব্বা আপনি আপনার জন্য ইস্তিগফার করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব। কিন্তু ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তিনি ইব্রাহিম ইসলাম বুঝতে পারলেন যে হচ্ছে জাহান্নামবাসী, মানে আল্লাহ তাআলাকে ছাড়বেন না, মুশরিক, তো যখন জাহান্নামবাসী তখন তাবারা আমিনহু তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিলেন। ইব্রাহিম ইসলাম নিজের আব্বাকে বাঁচাতে পারবেন না? পারবেন না। কোন নবী কোন ওলি আত্মীয়তার খাতিরে কাউকে বাঁচাতে পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বাঁচাতে পারবেন না? নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে বাঁচাতে পারবেন না? লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বাঁচাতে পারবেন না? কেউই না। এই জন্য আমাদের উচিত হল আমরা আমাদের মা বাবাকে নসিহত করব, কিন্তু ভদ্র ভাষায়, আদবের সাথে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কোরআনের শিক্ষা নিয়ে আমরা সেরকম নসিহত করব। মহান আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে খাস উপদেশ দিয়েছি যে তারা মা বাপের সঙ্গে সদ ব্যবহার করবে। কেন? হামালাতহু উম্মুহু কুরহা, মা কত কষ্ট করে তাকে পেটে ধারণ করেছে, ওয়া ওয়াদাতহু কুরহা, আর যখন সন্তান প্রসব করেছে তখন কষ্ট, কত কষ্ট ভোগ করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আর পেটে ধারণ করা থেকে নিয়ে দুধ পান করানো পর্যন্ত 30 মাস কষ্ট করেছে। কত মাস? 30 মাস কষ্ট করেছে। 30 মাস কি করা হয় হুজুর? দুধ পান করা কতদিন করা হয়? 2 বছর। বাকি তাহলে কমাস? 6 মাস। তাহলে বোঝা গেল যে কারো গর্ভে যদি 6 মাস থাকে, 6 মাস সন্তান থাকে, তাহলে সেই সন্তান কার? হ্যাঁ, তা সেই সন্তান সকল কোন সন্দেহ করা যাবে? আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন, তিনি ছুটিতে গেছিলেন, ছুটি থেকে ফিরে আসার পর 6 মাসের মধ্যেই তার বাচ্চা হয়েছে। তিনি এখন সন্দেহ করছেন যে 6 মাসের মধ্যে কি করে বাচ্চা হতে পারে, নিশ্চয়ই আগে থেকে বাচ্চা আমার বউয়ের পেটে ধরা ছিল। বুঝতে পারলেন? এই সন্দেহ তার, তাকে বোঝালাম যে দেখুন 6 মাসের মধ্যে বাচ্চা হতে পারে, এটা তো প্র্যাকটিক্যালে দেখা যায়, তবুও কোরআন থেকে দলিল শুনুন। আল্লাহ তাআলা বলছেন হামলুহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, দুধ পান আর পেটে গর্ভধারণ কমাস 30 মাস। সুতরাং এই 30 মাস যদি হাওলাইনিকা মেলাইনি কোরআনে অন্য কথা বলা হয়েছে যে হাওলাইনিকা ওয়াল ওয়ালিদাতু ইউরিদিনা আওলাদাহুন্না হাওলাইনিকা মেলাইন, মা তাদের সন্তানকে কমাস প্রথম মাস দুপাল বাদ হাওলাইনি কামিলে দু বছর, তাহলে দু বছর চব্বিশ মাস বাদ দিলে ছ মাস থাকে, সুতরাং ছ মাসের মধ্যে সন্তান হতে পারে শরীয়তে এতে কোনো সন্দেহ করা উচিত না। অথবা আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করবেন না, ছ মাসের বাচ্চা হতে পারে। যাই হোক, মা তিরিশ মাস কষ্ট করেছে পেটে বাচ্চা ধারণ করে, তোমাকে ধারণ করে এবং দুধ পান করিয়ে হাত্তা এজা বালাগা সুদ্দা, যখন তুমি সাবালক হলে যুবক হলে ওয়াবালাগার বাইনা সানা, তারপর যখন চল্লিশ বছর পার হলে চল্লিশ বছরে পদার্পণ করলে, চল্লিশ বছরে পদার্পণ করার পর মা বাপের জন্য দোয়া আছে আপনারা নিশ্চয়ই কেউ জানেন না, এটা বুঝলে আপনি জ্ঞান দিয়ে দিলেন কি করে, কারণ এটা এমন দোয়া যে দোয়াতে দোয়ার দিকে কেউ ধ্যান দেয় না। জানেন কি দোয়া করতেন চল্লিশ বছরের মা বাপের জন্য? আল্লাহ তাআলা বলছেন ক্বাল রাব্বি আউযিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়া বলতে হয় চল্লিশ বছরে গিয়ে, চল্লিশ বছর বয়স হলে পরে এই দোয়া বলতে হয় কি, যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি, আল্লাহ আনতা আলাইয়া যে নিয়ামত তুমি আমাকে দিয়েছ, আমি আজ এখন কর্মঠ যুবক সক্ষম যুবক হয়েছি আমার মা বাপের কারণে, মা বাপ মানুষ করেছে বলি তো আমি সক্ষম যুবক হয়েছি, সুতরাং এটা বড় নিয়ামত যে আমি নিজের যৌবন পেয়েছি, আর এই যৌবনে আস্তে আস্তে আমার চল্লিশ বছর হয়ে গেল। চল্লিশ বছরে মানুষের জ্ঞান ফিরে যায় না, চল্লিশ বছরে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়, চল্লিশ বছরে নবীরা নবী হন। আমাদের নবী কত বছর নবী হয়েছেন? চল্লিশ বছর বয়সে, চল্লিশ বছর বয়সে গিয়ে এই জন্য কার দোয়া করতে হয় মা বাপের জন্য, আল্লাহ গো তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করা তৌফিক দাও, যে নিয়ামত তুমি আমার জন্য দান করেছো তুমি আমার মা বাপের জন্য দান করেছো, ওয়ান আমালা সালিহান, আর এই তৌফিক দাও তাহলে আমি ভালো কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, যে কাজে তুমি সন্তুষ্ট হও, এমন কাজ করতে পারি যে কাজে তুমি সন্তুষ্ট হও, যে সে কাজ না, কাজ বহু রকমের আছে, কিন্তু কোন ভালো কাজ কখন ভালো হয় বলতে পারবেন? একটা কাজকে ভালো কখন বলা হয় বলতে পারবেন? একটা লোক এক হাজার বার দরুদ পাঠ করছে, কাজটা ভালো না খারাপ? কাজটা দেখা যাচ্ছে ভালো, কিন্তু ভালো না খারাপ আপনি বলতে পারবেন না। কিভাবে বলতে হবে? কষ্টি পাথর আছে, যাচাই করা কষ্টি পাথর আছে, সেই কষ্টি পাথরে আপনি মেজে ঘষে দেখেন যে সেই কাজটা ভালো না খারাপ, দেখে তো ভালো, এমনি ব্যবচার করছে তো খারাপ, চোখ বন্ধ করে বলবেন খারাপ, মদ খাচ্ছে চোখ বন্ধ করে বলবেন এটা খারাপ, চুরি করছে চোখ বন্ধ করে বলবেন খারাপ, তাই না? এটা আমার ধর্মে কেন, অন্য ধর্মীয়রাও বলবে এটা খারাপ, কিন্তু যদি কেউ এক হাজার বার দুরুদ পাঠ করছে বসে বসে সেটা ভালো না খারাপ, সেটার জন্য আপনার কষ্টি পাথর চাই। কি চাই? কষ্টি পাথরটা কি? দুটো জিনিস দেখতে হবে, প্রথম যে এই যে কাজটা করছে এই কাজের মধ্যে এখলাস আছে কিনা, এখলাস মানে সে কাজটা আল্লাহর জন্য করছে কিনা, যদি আল্লাহর জন্য করে তাহলে ভালো, আর আল্লাহর জন্য না করে তাহলে সেটা খারাপ কাজ, সেটা দেখো আপনি মানুষের কাছে দাম হতে পারে, মানুষকে দেখাবার জন্য লোক দেখাবার জন্য করতে পারে ভালো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নেই। দু নম্বর কষ্টি পাথর কি? তরিকায়ে মুহাম্মাদী, সেই কাজটা তরিকায়ে মুহাম্মাদী অনুসারে হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একবার এক হাজার বার দরুদ পড়তে নির্দেশ দিয়েছেন কিনা, কষ্টি পাথরে যখন ঘষে দেখলেন যে না এটা সোনা নয়, তখন আপনি বলবেন এটা সোনা নয় এটা হচ্ছে পিতল, ফেলে দেবেন। যদি আল্লাহ রাসূলের তরিকা এরকম থাকে তাহলে সেটা ভালো কাজ, নচেত সেটা ভালো কাজ নয়। ভালো কাজ করার তৌফিক দাও আল্লাহ, ওয়া আসলিহলি ফি যুররিয়াতি, আর আমার বংশধরে সংশোধন আনয়ন করো, আমার বংশধরে ভালাই করো, মানে আমার বংশধর খারাপ যেন কেউ না হয়, আমার ছেলেরা যেন কেউ খারাপ না হয়। আমরা অনেক সময় সন্তান চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে ছেলে চাই, আর সেই সময় কি বলি আল্লাহ আমাকে একটা ছেলে দাও, অনেকে তো নিরাশ হয়ে বলে আল্লাহ কানা হোক খরা হোক যাই হোক একটা দাও, তাই না? ছেলে চাই আমরা, কিন্তু চাইতে হবে কি ছেলে, ভালো ছেলে, নেক সন্তান চাইতে হবে। নবীরা চেয়েছেন না রব্বে হাবলি মিনাস সালেহিন, রব্বে হাবলি ওয়ালাদ না, রব্বে হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, ভালো সন্তান দাও, এই চাইতে হবে। তো আপনাকে দোয়া করতে হবে, সন্তান চাইতে হবে ওইভাবে, সন্তান হয়েছে না চাওয়ার পরেই তখন আপনাকে দোয়া করতে হবে সেই সন্তানের জন্য ভালো হয়। এখানে দোয়া করতে হবে 40 বছর বয়সে গিয়ে, ওয়াসলিহলি ফি যুররিয়াতি, আমার পরিবার পরিবারের মধ্যে সংশোধন আনয়ন করো যেন সবাই ভালো হয়। নামাজি যদি না হয় আপনি দোয়া করবেন, আল্লাহ রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাত, আল্লাহ গো তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, ওয়া মিন যুররিয়াতি আমার সন্তান সন্ততিকে আমার বংশধরকে নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ তুমি দোয়া কবুল কর। আল্লাহ কাছে দোয়া করতে হবে, দোয়াকে ছোট জানা চলবে না, যেহেতু দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দোয়াই হচ্ছে মুমিনের, কিছু না থাক আমার কিছুই বলার ক্ষমতা নেই কিন্তু আল্লাহর কাছে দোয়া করার ক্ষমতা আছে, সেই দোয়া করে আপনাকে আপনার ক্ষমতা প্রয়োগ করতে হবে। ইন্নি তুবতু ইলাইকা, আমি তোমার প্রতি তওবা করছি আল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা তার শর্ত সহ, ছটা শর্ত আছে, সেই ছটা শর্ত সহ তওবা করতে হবে। ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, আর আমি একজন মুসলমান। অবশ্য আপনি মুসলমান হলে তবে তো বলবেন, আপনি মুসলমান হলে তবেই বলবেন ইন্নি মিনাল মুসলিমিন। যাই হোক, এটা হচ্ছে 40 বছরে পদার্পণ করে আমার কর্তব্য। ইসলাম পিতা মাতার খিদমতকে আল্লাহ ইবাদতের পাশাপাশি বর্ণনা করে তাদেরকে বিরাট মর্যাদা দান করেছেন, যে আয়াতগুলোতে আপনি শুনলেন এতক্ষণ, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পাশাপাশি কাকে বর্ণনা, কিসের কথা বর্ণনা করা হয়েছে, পিতা মাতার খিদমতের কথা বর্ণনা করা হয়েছে, এমনকি কঠিন ইবাদত পালনের উপরও তাদের খিদমত অগ্রাধিকার পেয়েছে। আপনার কাছে সব থেকে কঠিন ইবাদত কি মনে হয় বলুন তো? 5 বার নামাজ পড়া কঠিন আছে, এর থেকে কঠিন কিছু আছে? হুজুর যাকাত দেওয়াটা বড় কঠিন, জরিমানা মনে হয় তাই না? এটাও কোনো কঠিন না। সব থেকে কঠিন ইবাদত হলো কি জানেন, কাফেরদের সামনে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করা, জান দিয়ে যুদ্ধ করা, মাল দিয়ে যুদ্ধ করা সহজ, জান দিয়ে যুদ্ধ করা, এই জান দিয়ে যুদ্ধ করা বড় কঠিন। এই কঠিন ইবাদতের উপরও প্রাধান্য দেওয়া হয়েছে কা, পিতা মাতার খিদমত করাকে। আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ, জিহাদের অনুমতি ছাড়া এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইউন ওয়ালিদুক, তোমার বাপ কিংবা মা জীবিত আছে? লোকটা বলল, না, হ্যাঁ জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, সুতরাং তুমি তাদের মাধ্যমে জিহাদ করো। দেখলেন জিহাদের কথা, জিহাদ অস্ত্র ছাড়াও জিহাদ হয় তাই না? অস্ত্র ছাড়াও জিহাদ হয়। যারা বলে জিহাদ মানেই হচ্ছে কি তলোয়ার ধরা, না, জিহাদের বহু প্রকার আছে। বাপ মায়ের খিদমত করাও হচ্ছে এক প্রকার জিহাদ, আর সেই জিহাদ হলো নফল জিহাদ থেকে ভালো জিহাদ, উত্তম জিহাদ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় আছে, তাকে বললেন, ফারজি ইলা ওয়ালিদাইকা ফা আহসিন সুহবাতাহুমা, তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও, জিহাদের দরকার নেই, পিতা মাতা যখন আছে ফিরে গিয়ে তাদের খিদমত করো, সেটাই তোমার জিহাদ হবে। সুন্দরভাবে তাদের সঙ্গে বসবাস করো, তাদের খিদমত করো, সেটাই তোমার জিহাদ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বুঝিয়ে দিলেন যে পিতা মাতার খিদমত করা হচ্ছে এক প্রকার জেহাদ, তবে হ্যাঁ ফরজ জেহাদ না, ফরজ জেহাদ থেকে পিতা মাতার খিদমত বড় হতে পারে না, ফরজ জেহাদ হলে পরে পিতা মাতার অনুমতির দরকার হয় না, আর ফরজ জেহাদ হলে পিতা মাতার খিদমত বড় হতে পারে না। কিন্তু বুঝতে পারলাম কি, যে জেহাদ বহু প্রকারের আছে এবং পিতা মাতার খিদমত করা হচ্ছে এক প্রকার জেহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর ইমামের কথা বলেছেন, নেতার কথা বলেছেন, এক শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, যে যে লোকটা তাড়াতাড়ি তা করবে যা তাদেরকে করতে আদেশ দেওয়া হয়নি, এমন লোক তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি, যে ব্যক্তি তাদের বিরুদ্ধে নিজের হাত দ্বারা জিহাদ করবে, মানে ক্ষমতা দ্বারা জিহাদ করবে, সে মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানে, আর যে ব্যক্তি জিভ দ্বারা জিহাদ করবে, তার বোঝা গেল কি জিভেও জেহাদ হয়। ওমান জাহাদাহুম বিকালবে, যে ব্যক্তি হৃদয় দ্বারা জেহাদ করবে তার মানে কি হৃদয় দ্বারা জেহাদ কি করা হয়? ঘৃণা করতে হবে, খারাপ কাজকে ঘৃণা করতে হবে, খারাপ লোককে ঘৃণা করতে হবে। বলেন হুজুর পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা পাপীকে নয়, না পাপীকেও ঘৃণা না করলে তাকে আপনি শাস্তি দেবেন কিভাবে? কাজের কারণেই পাপের কারণেই তাকে আপনি পাপীকে ঘৃণা করবেন, এটা অবশ্য সাময়িক, আপনি দেখবেন যে তাকে ঘৃণা করে লাভ আছে না আছে সে অন্য কথা। আমি বলতে চাচ্ছিলাম কি যে অস্ত্র ছাড়াও জিহাদ হয় এবং পিতা মাতার যে হক আছে, পিতা মাতার যে খেদমত আছে তাকেও জিহাদ বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিহিত করেছেন। যা হেমা সুলামি সাহাবি তিনি বলছেন আতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাক আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারুল আখিরা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আমি চাই আপনার সঙ্গে জিহাদ করব, আর এই জিহাদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করব এবং আখিরাতের ঘর কামনা করব, আখিরাতের ঘর কি জান্নাত। জিহাদ করে জান্নাত যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াই হাকা আহাইয়ুন আহাইয়াতুন উম্মুক, আরে তোমার ধন খারাপই হোক, তুমি তুমি কি বলছো, তুমি তোমার মা কি বেঁচে আছে? কুলতো না আমায় বললাম হ্যাঁ, কারা এর যে দরগা হুমা তুমি ফিরে যাও এবং তার খেদমত করো। জাহেমা বলছেন সুম্মা আতাই তু মিনাল জানিবিল আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্টো সাইড দিয়ে আবার এলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু আরাদতুল জিহাদ মাক, আমি আপনার সঙ্গে জিহাদ করার ইচ্ছা করেছি, আর এর দ্বারাতে আমি আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের ঘর কামনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, তোমার মা আছে, মায়ের কাছে ফিরে যাও এবং তার খিদমত করো। তারপরে সাহাবী বলছেন আমি আরো একদিকে ফিরে এলাম, একই কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি বললাম যে হ্যাঁ আমার মা বেঁচে আছে, শেষকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াই হাকা ইলজাম রিজলাহা ফাযাম্মাল জান্নাহ, তার পদ সেবা করো, তার কারণ তার পদতলে বেহেশত আছে, মায়ের পদতলে বেহেশত না বলি না, মায়ের পদতলে বেহেশত আছে, মা যেখানে দাঁড়িয়ে থাকবে নিচেটা মাটিটা খুঁড়ে দেখবেন তার নিচে বেহেশত আছে, বেহেশত পাওয়া যাবে না, তা পদ সেবা করতে হবে, তার মানে কি মায়ের পা দিতে হবে? তার উদ্দেশ্য না, মায়ের প্রয়োজন মেটাতে হবে, মায়ের যত রকমের খেদমত আছে তার চিকিৎসা থেকে নিয়ে তার ভরণ পোষণ থেকে নিয়ে তার খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত কিছু আপনাকে দেখাশোনা করতে হবে, আর সেটাই হবে মায়ের পদসেবা করা, আর এটাই হচ্ছে এই পদসেবাই হচ্ছে তোমার জিহাদ থেকে বেশি বড়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সব থেকে পছন্দনীয় আল্লাহর পছন্দনীয় আমল কি, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ পড়া, কোন কোন বর্ণনায় আছে আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে নামাজ পড়া, নামাজ পড়া শুধু না, নামাজ পড়া জোহরের সময় হলো আসর পর্যন্ত, আপনি এলেন কোন রকম হ্যাঁ করলেই হবে তো, আসরের আগে পর্যন্ত জোহরের নামাজটা করলেই হবে না, তা না, সব থেকে শ্রেষ্ঠ আমল হলো যথাসময়ে নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, আদান হওয়ার সাথে সাথে জামাতে গিয়ে নামাজ পড়া পুরুষের জন্য, বাড়িতে মহিলারা ঢিলেমি করে আজান হয়েছে এই যাচ্ছি যাই গচ্ছি করে গুচ্ছি করতে সেই সংসারে কাজ করতে করতে এ ছেড়ে এ করতে ও করতে এদিসেদি করতে করতে আসরের আগে জোহরে নামাজ করছে, অনেকে আবার এক মিনিটেই জোহর আসর করে নেয়, আসরটা করে নিল আজান হলো খান করে আবার এক মিনিটেই জোহর আসরটা করে নিল, ঢিলেমি করে নামাজে, আর ঢিলেমি হচ্ছে খুবই খারাপ জিনিস, প্রত্যেক নামাজের সাথে আপনার সম্পর্ক থাকবে পুরুষের জন্য, সেই পুরুষ কেয়ামতের আরশের নিচে ছায়া পাবে যে পুরুষের অন্তর মসজিদের সঙ্গে লটকে থাকে, কখন আজান হচ্ছে কখন আজান হচ্ছে, আজান হলে আপনি উজু করে মসজিদে যাবেন নামাজ আদায় করবেন জামাত সহকারে, মহিলারা তো বাড়ি থেকে কখন আজান হবে কখন আজান হবে, উজু করে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল। সাহাবি বলছেন আমি জিজ্ঞেস করলাম সুম্মাই ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, নিজের পিতামাতার খিদমত করা, সব থেকে শ্রেষ্ঠ আমল কি হলো তাহলে নামাজ, নামাজের পর শ্রেষ্ঠ আমল কোনটা? মা বাপের খেদমত করা, মা বাপের অধিকার। তারা শুনাই ইবনে মাসুদ বলছেন, আমি জিজ্ঞেস করলাম তারপরে কি? তারা জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপর হলো আল্লাহর পথে জিহাদ। দেখলেন, আগে আল্লাহর হক, আল্লাহর হক তো সবই আল্লাহর হক, পিতা মাতার হক, তারপরে জিহাদ। আর এই জিহাদ বলতে ফরজ জিহাদ না, কি বললাম? নফল জিহাদ। মোট কথা, নফল জিহাদ অপেক্ষাও পিতা মাতার খিদমত বেশি গুরুত্বপূর্ণ, সে কথাই হাদিসে বোঝানো হয়েছে। পিতা মাতার সহিত সদ্ব্যবহার করলে সন্তানের গুনাহ মাফ হয়ে যায়। যদি আপনি মা বাপের খিদমত করেন তো আপনার গুনাহ মাফ হবে। এমনিতেই যত ভালো কাজ আছে, যত রকমের ভালো কাজ আছে, যে কোন প্রকারের ভালো কাজ করলে সন্তানের গুনাহ মাফ হয়ে যায়। ফরজ করলে প্রথম দিনে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো ফিরে আসেন, তাই না? ওমরা করলে গুনাহ মাফ হয়, উযু করলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়। তবে হ্যাঁ, এই ভালো কাজ করলে যে গুনাহ গুলো মাফ হয় সেগুলো সাগিরা না কাবিরা? সাগিরা। কাবিরা কেন মাফ হয় না? এই জন্য যে কাবিরা গুনাহ মাফ করাবার জন্য এই যে একটু আগে বললাম তওবার দরকার আছে, তাও ছটা শর্তের সাথে। পিতা মাতার খিদমত করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। রমজান রোজা রাখবেন, গুনাহ মাফ হয়ে যাবে। তারপর তারাবির নামাজ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। সবে কদরের নামাজ পড়বেন, গুনাহ মাফ হবে। পিতা মাতার খিদমত করবেন, গুনাহ মাফ হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নি আযনাবতু যামবান কাসীরা। এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পাপ করে ফেলেছি, আমি অনেক গুনাহ করেছি, রাসূলুল্লাহ কি করা যায়? ফাহালি মিন তাওবা, আমার কি তওবা করার কোন উপায় আছে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালাকা ওয়ালিদান, তোমার মা বাবা বেঁচে আছে কি? লোকটা বলল, লা, আল্লাহ রাসূল, মা বাপ দুনিয়াতে নেই, তাহলে তো গুনাহ মাফ করাবার কোন উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও জিজ্ঞেস করলেন, ফা আলাকা খালা, তোমার কি খালা আছে? লোকটা বলল, হ্যাঁ খালা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাবিল রাহা আইদান, সুতরাং তুমি তার খিদমত করো, খালার খিদমত করো। খালার খিদমত কার জন্য? মায়ের টানে, মায়ের সম্পর্কের কারণে, মায়ের সাথে রক্তের বন্ধন যার আছে তার খিদমত করো, তাহলে মায়ের খিদমত করা হবে, আর তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। মা না থাকলে খালা। এই জন্য যারা সম্পর্কে আপনার আব্বার বন্ধুর সঙ্গে যদি ভালো সম্পর্ক করে রাখেন, আপনার আব্বার বন্ধু যদি আপনি খুশ রাখেন, কোন সময় গিফট দিয়ে, কোন সময় তার খিদমত করে, তাহলে পরে আপনার বাপের খিদমত করা প্রায় কাছাকাছি সওয়াব হয়ে যাবে। মায়ের সখীর সাথে যদি আপনি সম্পর্ক রাখেন এবং খিদমত করেন, তাহলে মায়ের যে সেবা করার সব তার কাছাকাছি আপনি সব পাবেন। মায়ের যে আত্মীয়, নিজের আত্মীয়, যেমন নিজের বোন কিংবা নিজের ভাই, মামা, খালা, এদের খিদমত করলে মায়ের খিদমতের কাছাকাছি সব হয়ে যায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ খাতা মাফ করার জন্য তিনি বললেন, তুমি তোমার খালার সেবা যত্ন করো, তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। পিতা মাতা যদি সন্তানের প্রতি খোশ থাকে, পিতা মাতার মা নিজের ছেলেদের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে মহান আল্লাহও সন্তুষ্ট হন, প্রসন্ন থাকেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রব্বি ফি রিদা আল-ওয়ালিদ, মা বাপ খুশ থাকলে রব খুশ থাকেন, ওয়া সখতুল রব্বি ফি সখতিল ওয়ালিদ, আর মা বাপ যদি খুশ না থাকে ছেলের প্রতি, তাহলে রব অর্থাৎ প্রতিপালক মহান আল্লাহ দ্বারাও ওই ছেলের প্রতি না খুশ থাকেন, অসন্তুষ্ট থাকেন। অবশ্য পিতার তুলনায় মাতার রয়েছে বেশি অধিকার, আপনার কাছে মা এবং বাপ দুটি আছে, কার অধিকার বেশি? আপনার আব্বা আমার দুজনই মারা গেছে, ওমরা করতে যাবেন, কার নামে আগে করবেন? না বইয়ের নামে আগে করবেন, অনেক ভয় বইয়ের নামে আগে করে, মা বাপ থাকলেন যদি সম্ভব হয় নেই, এই জন্য বইয়ের নামে করে। কিন্তু মা বাপ যখন আছেন বা নেই, তাদের নামে ওমরা করতে হয়, তাহলে কার নামে আগে করবেন? মায়ের নামে আগে করতে হবে, যেহেতু মায়ের অধিকার বেশি, কারণ সন্তান লালন পালনের কষ্টটা কার বেশি? মায়েরই বেশি। গর্ভধারণ, জন্মদান, দুগ্ধদান, বড় বড় এই তিন কষ্টের কারণে বাপের তুলনায় মায়ের তিনটে হক বেশি, তিন ধাপ হক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আমার সদ্ব্যবহার পাওয়ার বেশি অধিকার কার আছে? তার মানে আমার মায়ের না বাপের, কার কার আমার আত্মীয়দের মধ্যে কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুক, তোমার মা। লোকটি বলল সুম্মা মান, তারপরে কে হে আল্লাহ রসুল? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুক, তোমার মা। আবার লোকটা জিজ্ঞেস করলো তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তোমার মা। তারপরে আবার লোকটা জিজ্ঞেস করলো তারপর কে রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুক, তোমার বাপ। এবং তারপরে অন্য কেউ অন্য কেউ হয়ে গেল কি যে বাপের তুলনায় মায়ের হক হচ্ছে তিন গুণ বেশি। পিতা মাতার খিদমত বেহেশতে যাওয়ার একটি ওসিলা, যে এই ওসিলা থাকতেও বেহেশতে যেতে পারে না সে প্রকৃতই হতভাগ্য, যে মা বাপকে কাছে পেল অথচ বেহেশতে যেতে পারলো না, বেহেশতে যাওয়ার টিকিট কাটতে পারলো না, বেহেশতে যাওয়ার রাস্তা তৈরি করতে পারলো না, সে সত্যিই হতভাগ্য। কাব বিন উরওয়া বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়ে মিম্বরে ওঠার সময়ে ইরতাকা দারাজা প্রথম ধাপে চড়ি বললেন আমিন, তারপরে ফালাম্মা ইরতাকা দারাজাত সানিয়া কালা আমিন, দ্বিতীয় ধাপে চড়ে বললেন আমিন, তৃতীয় ধাপে চড়ে বললেন আমিন, তারপরে যখন তিনি মিম্বর থেকে নামলেন ইয়াকুল না ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আমরা এমন কথা শুনলাম যে আপনি আমিন আমিন বললেন, যা আগে তো কোনোদিন বলতেন না, এরকম কথা তো আপনাকে বলতে শুনিনি, কি ব্যাপার? যেন দোয়াতে আমিন বলা হচ্ছে, তাছাড়া তো আমিন বলা হয় না, নিশ্চয়ই কেউ দোয়া করেছিল, তা আপনি কি জন্য আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না জিবরীল আলাইহি সালাতু ওয়াসসালাম আরাদা লি ফাকাল বুদান লিমান আদরাকা রমাদান ফালাম ইউফার লাহ, দূর হোক সেই ব্যক্তি, জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন হে মুহাম্মদ হে নবী ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গোনাহ খাতা মাফ হলো না, সে দূর হোক দূর হোক, বলুন আমিন। তাই আমি আমিন বললাম। তার মানে কি? জিবরীলের দোয়ার উপরে আমিন বললাম। আসলে দোয়া তো না, এটা কি বলা হয়? বদদোয়া। ফেরেশতাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরীল দোয়া করছেন, আর নবীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নবী আমিন বলছেন। দোয়া কবুল হবে না? হবে না। রমজান এলো অথচ নিজের গোনাহ মাফ করাতে পারলে না, দূর হও তুমি, আমিন। শ্রেষ্ঠ ফেরেশতার দোয়া আর শ্রেষ্ঠ নবীর আমিন। সুতরাং সে ব্যক্তি দূর হোক আল্লাহর রহমত থেকে, যে রমজান পেয়েছে তাকে তার গোনাহ মাফ করা হয়নি। তারপর দ্বিতীয় ধাপে চলে যখন আমি আমিন বললাম বুদান লিমান যুকিরতা ইনদা ফালাম ইউসাল্লি আলাইক, সে দূর হোক যার কাছে আমার নাম পেশ করা হয়, বা তোমার হে নবী আপনার নাম পেশ করা হয়, আপনার নাম উল্লেখ করা হয়, অথচ সে আপনার জন্য দুরুদ পাঠ করে না। কতবার মোহাম্মদ বলছে রাসূলুল্লাহ বলছি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে অনেকটা বখিলি করে, সব থেকে বড় বখিল সে যে নবীর নাম শুনে দুরুদ পাঠ করে না। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরুদ পাঠ করা হয়, একবার দুরুদ পাঠ করলে কতবার রহমত বর্ষণ হয়? দশ বার রহমত বর্ষণ হয়। কিন্তু বহু মানুষ গাফিল থাকে, জানে না বোঝে না, অথবা জেনে শুনেও মানে না, বকিলি করে কাপড় করে, একটু মুখটা খুলবো সেটাও অসুবিধা হয়, এই জন্যেই তারা দরুদ পড়তে চায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে হোক আস্তে হোক বললেই হয়। তিন নম্বর হচ্ছে সেই লোক, সে দূর হোক ইয়া নবী আল্লাহ, সেই লোক দূর হোক যে তার মা বাপকে বৃদ্ধ অবস্থায় নিজের কাছে পেল অথচ সে জান্নাত যেতে পারল না। মা বাপকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা করে সে ছেলে জান্নাত যেতে পারল না, সেও দূর হোক দূর হোক, বলুন আমিন। আমি তখন বললাম আমিন। বলে গেল কি যে পিতা মাতার খিদমত করে জান্নাত যাওয়ার টিকিট পাওয়া যায়, জান্নাত যাওয়ার রাস্তা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত, মা বাপ হচ্ছে জান্নাতের মাঝের দরজা, জান্নাতের মাঝখানে দরজা। ফাহাফিজা যালিকাল বাব ইন শিতা ওয়াদিহু, যদি চাও তাহলে এই জান্নাতের হিফাজত করো, এই জান্নাতের সংরক্ষণ করো, এই দরজা সংরক্ষণ করো, এই দরজাটাকে ঠিকঠাক করো যেন এই দরজা বন্ধ না হয়ে যায়, এমন না হয় সেই দরজার কাছে যাবে সেই দরজা তোমার জন্য বন্ধ করে দেওয়া হলো, চাইলে তার হেফাজত করো অথবা তা নষ্ট করে দাও। সুতরাং ছেলের উচিত সন্তানের উচিত সেই দরজার হেফাজত করা, নষ্ট করা নয়, সেই দরজা যথাসময়ে গিয়ে খোলে তার ব্যবস্থা করা। পিতা মাতার খিদমত দোয়া কবুল হওয়ার অন্যতম ওসিলা। পিতা মাতার খিদমত করলে সেই খিদমতের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা আপনারা জানেন, অনেকবার শুনেছেন ওসিলার ব্যাপারে। ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না জায়েজ? জায়েজ এবং না জায়েজ, কিছু জায়েজ আছে কিছু না জায়েজ আছে। যদি আমি বলি আল্লাহ তুমি মুহাম্মাদের রাসূলাই তোমার তোমার নবীর ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, জায়েজ না জায়েজ? এই ব্যাপারে একদিন আপনার ওখানে হয়েছিল, তাই না? আপনারা শুনেছেন ওখানে একবার এক বক্তৃতা হয়েছিল শুধু ওসিলা নিয়ে। হে আল্লাহ, হে আল্লাহ তুমি তোমার নবীর ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, জায়েজ না জায়েজ? কিভাবে দোয়া জায়েজ হলো, কি ওসিলা দিয়ে জায়েজ? তার বিভিন্ন তিন প্রকার ওসিলা জায়েজ আছে। তার মধ্যে একটা ওসিলা হলো নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। আল্লাহ আমি তোমার নবীকে খুব ভালোবাসি, তোমার নবীর প্রতি খুব মহব্বত করি, নাম শুনি তার উপরে দরুদ পড়ি, আল্লাহ গো এই ওসিলাতে তার ওসিলায় নবীর ওসিলায় না কি ওসিলায় এই ওসিলায় যে কাজগুলো করি এই কাজের ওসিলায় তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও, আমার ছেলের অসুখটা ভালো করে দাও, আমার মা বাবাকে সুস্থ করে দাও, বলা যাবে যাবে না? যাবে, এটা যাবে। তিন ব্যক্তি বানি ইসরায়েলের যুগে তিন ব্যক্তি যে পাহাড়ের গুহায় বন্দী হয়ে গেছিল আপনাদের মনে আছে, পাথর চাপা পড়েছিল, তাই না? গোহার মুখটা পাথর দিয়ে বন্ধ হয়ে গেছিল। তিন ব্যক্তিতে বলা বলি করলো যে আর ঠেলে দেখবো সহজে পাচ্ছে না, পাথর সরছেই না, বলে আজ বাঁচার কোন উপায় নেই, আজ আমরা জ্যান্ত কবর হয়ে গেছি। একমাত্র উপায় আছে, তোমরা যে যে ভালো কাজ করেছ সেই ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া কর। এবারে দুজন দোয়া করলো দুরকম। এক লোক বলছে, সে দোয়া করল, আল্লাহ আমার খুব বৃদ্ধ পিতা মাতা ছিল, আমার বাবা মা খুব বুড়ো ছিল, বৃদ্ধ ছিল, আমি তাদের পূর্বে নিজের পরিবারের কাউকে অথবা অন্য কাউকে নৈশ দুধ পান করতে দিতাম না। রাত্রে যখন ফিরতাম ছাগল গরু চড়িয়ে সেই দুধ দুয়ে নিয়ে আসতাম, সবার আগে আমি আমার মা বাপকে দিতাম, আমি আমার স্ত্রীকেও দিতাম না, আমার ছেলে মেয়েকেও দিতাম না। কিন্তু একদিন বহু দূর চলে গেছি ছাগল চড়াতে চড়াতে বা ঘাস পাতার খোঁজে, বহু দূর চলে গেছি, রাত্রে এসে দেরি হয়ে গেলে আমি এসে দেখি আমার মা বাপ ঘুমিয়ে গেছে। আমি তাদের পূর্বে নিজের কোন পরিজন বা অন্য কাউকে দুধ পান করতে দিলাম না, অতঃপর তাদের শিওরে আমি দাঁড়িয়ে থাকলাম দুধের বাটি ধরে তাদের মাসিথানে তাদের মাথার কাছে আমি দাঁড়িয়ে থাকলাম, দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে থেকে তাদের জাগরণের অপেক্ষা করতে লাগলাম। এইভাবে ফজর হয়ে গেল, উঠালাম না যে আব্বা উঠুন মা উঠুন, কেন ঘুরে চেষ্টা হয়ে গেল, উঠালাম না, দাঁড়িয়ে থাকলাম দুধের পাত্র নিয়ে। আর আমার পদতলে আমার শিশু ছেলে মেয়েরা খোদায় চিৎকার করছিল, খাবার জন্য চিৎকার করছিল, বাবা আমাকে দাও, বাবা আমাকে দাও, আমি আমার ছেলে মেয়েকে না দিই নেই কেন, যাতে করে আমার বাবা মা আগে খায়। তারপর অতঃপর তারা জেগে যখন উঠলেন তাদের সেই রাতের দুধ তারা পান করলেন, আল্লাহ তারা হে আল্লাহ আমি আমার স্ত্রীকেও দিনই খেতে, আমার ছেলে মেয়েদেরকেও খেতে দিনই, কেবল মা বাবা আগে খাবে বলে তারা আগেই পান করলো, তারপর অন্যকে দিয়েছি। আল্লাহ গো এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে আমরা যে বিপদে পড়েছি সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। দোয়া কবুল হয়েছিল হয়নি? দোয়া কবুল হয়েছিল, পাথর খানিকটা সরে গেছিল। বোঝা গেল কি, যে মা বাপের খিদমত করলে সেই খিদমতের ওসিলা যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা কবুল করেন। পিতামাতার জীবনে এবং বিশেষ করে তাদের ইন্তেকালের পর তাদের বন্ধু বান্ধবের প্রতি সদ্ব্যবহার করাও, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার অন্তর্ভুক্ত। যেমন আগেই বলা হলো, যদি কোনো কেউ ভাই কোনো ভাই প্রশ্ন করেন এখন আমার মা বাপ নেই দুনিয়ার বুকে, এখন কি মা বাপের খিদমত করার বাইরে এই সব পাওয়ার কোন রাস্তা আছে? আব্দুল্লাহ বিন উমার মক্কার পথে যেতে যেতে এক ব্যক্তিকে দেখলেন, তখন তাকে জিজ্ঞেস করেন আপনি কি অমুকের পুত্র অমুক, আপনি কি অমুক লোক? লোকটি বলল হ্যাঁ। তিনি লোকটিকে নিজের গাধা ও পাগড়ি দান করে দিলেন, নিজের পাগড়িটা খুলে তাকে দিলেন, যে গাধাটার উপরে চলে যাচ্ছে সে গাধাটা তাকে দান করে দিলেন। তাহলে আশেপাশের লোকের অবাক হলো, কি ব্যাপার, এই কোন লোক বাদুক? এই বাদুক তার নিজের পাগড়ি খুলে দিল, গাধাটা দান করে দিল, কি ব্যাপার? ইবনে উমার বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না মিন আবারিল বিরু সিলাতুর রাজুলি আহলাহু দিয়াবি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব থেকে বড় খিদমত হলো যে যে লোককে বাপ ভালোবাসে বা মা ভালোবাসে তার সঙ্গে তার খিদমত করা। এখন আমার বাপের সঙ্গে আমি দেখেছি যে আমার আব্বার সঙ্গে উমারের সঙ্গে এর কি এই লোকটার সম্পর্ক ছিল কিংবা এর বাপের সম্পর্ক ছিল, এই জন্য আমি এর সঙ্গে এই ব্যবহার করলাম যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমি মানতে পারলাম। সুতরাং বোঝা গেল কি যে মা বাপ যাকে ভালোবাসতেন, যার মা বাপের সঙ্গে বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল, তাদের খিদমত যদি করতে পারেন, যদিও আপনি মা বাপকে না পান, বর্তমানে আপনার মা বাপ নেই, তো আপনার সেই সওয়াব লাভ হবে। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কার আবার নেই, কিন্তু মা যদি বিপরীতগামী হয়, আপনার মনের মতো না হয়, কিংবা কাফের বিধর্মিনী হয়, কাফের বিধর্মিনী হয়, তাহলে আপনি কি করতে পারেন? যে মা মানতে চায় না মাজার যাবে, যে মা মানতে চায় না কুফরি করবেই, আপনি ভালো হয়ে গেছেন, ভালো কথা শুনে ভালো হয়ে গেছেন, এখন আপনি কি করতে পারেন? মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. আমি মানুষকে ওয়াসিয়ত করেছি, আমি উপদেশ দিয়েছি, আদেশ করেছি তার মা বাপের সঙ্গে তার সে যেন সদ্ব্যবহার করে, যেহেতু তার মা তাকে পেটে ধারণ করেছে দুর্বল অবস্থায় কষ্ট অবস্থায়, আর দু বছরের মধ্যে এখানে বললাম দু বছর দুধপান করার কথা, দুই বছর কষ্ট করে দুধপান করিয়েছে, আনিস করলি যাতে করে তুমি আমার সুপ্রিয়া জ্ঞাপন করো, আল্লাহ বলছেন যাতে করে তুমি আমার সুপ্রিয়া জ্ঞাপন করো, এবং মা বাপের সুপ্রিয়া জ্ঞাপন করো, যেহেতু মা বাপ তোমাকে কষ্ট করে মানুষ করেছে, মা বাপের সুপ্রিয়া ঠক আছে না? আর লাশকুরুল্লাহ লাশকুর নাস, যে মানুষের সুপ্রিয়া আদায় করে না সে আসলে আল্লাহ সুপ্রিয়া আদায় করতে পারে না, মা বাপের সুপ্রিয়া আদায় না করলে আল্লাহ সুপ্রিয়া আদায় হয় না। সুতরাং তোমার উচিত হলো মা বাপের সুপ্রিয়া আদায় করা, আর সেই সঙ্গে আমার সুপ্রিয়া আদায় করা। তারপর আল্লাহ কি বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, আর যদি তোমাকে বহু চেষ্টা করে অথবা বাধ্য করে যে তুমি আমার সঙ্গে তুমি তুমি আমার সঙ্গে কাউকে শরীক করো, মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো, তাহলে কি হবে? বাম্মা যদি বাধ্য করে এই চল মাজার যেতে হবে, বাম্মা যদি বাধ্য করে চল মূর্তি পূজা করতে হবে, বাম্মা যদি বাধ্য করে বরবাদ করতে হবে, তখন কি হবে? লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ অবাধ্য হয়ে খালেকের অবাধ্য হয়ে মাখলুকের আনুগত্য নেই, সৃষ্টির কর্তার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য নেই, আল্লাহ বলছে এটা করো না, বাম্মা বলছে করো, তাহলে কোনটা করবেন? যেটা আল্লাহ বলছে সেটা করতে হবে। তখন বাম্মার কথা দিলে হবে না, আব্বা যেন বলছেন কি করব, না আমরা ভালো ভালো চালাকও আছে, অনেক সময় চালাকি করি, অনেক সময় চালাকিও করি। এখন ধরুন বাপ যদি বলে এক প্যাকেট সিগারেট নিয়ে আয়তো কিংবা একটা মদ মদের বোতল নিয়ে আয়তো কিনে দোকান থেকে, আনবেন না? আনবেন না। বাপ যদি হুকুম করে আপনাকে সিগারেট আনতে, আনবেন না? আনবেন না। অবশ্যই আনবেন, আপনি নিজে খান আনবেন, অবশ্যই আনবেন, ইসলাম যদি না মানেন শরীয়ত যদি না মানেন অবশ্যই আনবেন, কিন্তু শরীয়তে সিগারেট যখন হারাম করা হয়েছে তখন আপনার বাপের হুকুম শুনে সিগারেট আনতে যাওয়া আপনার জন্য হারাম। কেন? এখানে বাপের হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুমের না ফরমানি হয়ে যাচ্ছে। কিন্তু অনেক চালাক বেটা আছে, যৌতুক নেওয়ার কথা, যৌতুক নেওয়ার কথা, আপনি যৌতুক নিতে চান না, মা বাপ চায়, ঠিক আছে, আপনি কিছু বললেন না, আমি বললাম কি ভাই আপনি তো মাশাআল্লাহ তো ইসলাম মাইন্ডের লোক, তুই যৌতুক নিচ্ছেন কেন বিয়েতে? বিয়েতে যৌতুক নেওয়া তো হারাম, এটা এক প্রকার ঘুষ, এটা এক বাতিল মাল হারাম, এটা হারাম, নেন আপনি। কি করবো হুজুর, আব্বা আমার নিচ্ছে কইছে আর কি করবো, মানতে পারছি না, আব্বা আমার কথা ছেড়ে পারছি না, মাশাআল্লাহ আব্বা আমার কত বাধ্য ছেড়ে কোনো কথা মানে না, কিন্তু এই সময়ে ফাঁকি দিয়ে হ্যাঁ হারাম মানটাকে খাওয়ার জন্য হরপ করার জন্য আব্বা আমার দোহাই দিচ্ছে। আবার অনেক আব্বা আমাও আছে ছেলেকে দোহাই, ছেলের দোহাই, কি করবো ছেলে মানছে না, ছেলে নিচ্ছে, এসব ভুয়ো দোয়া, ভুয়ো দোহাই, আর এই দোহাই দিয়ে হারাম খাওয়ার এক একটা উপায়, কিন্তু এরকম করা উচিত না। আল্লাহ না ফরমানি করে খবরদার কোনো মানুষের ফরবার হয়েও না, স্ত্রীর উচিত নয় স্বামীর খেদমত, স্বামীর আদেশ পালন করা। যদি সে আদেশ পালন করতে গিয়ে আল্লাহ কি হয়ে যায়, নাফরমানি হয়। স্বামী বলছে তুমি বোরকা পড়তে পারবে না, তুমি পোচা করে শাড়ি পরে মাথার কাপড় খুলে আমার সঙ্গে যদি এসো তা এসো না, হ্যাঁ দেওয়ার চাই না তোমাকে, মানতে বাধ্য না, বাধ্য না, বাধ্য নয়। স্বামী বলছে তুমি রমজান রোজা রাখতে পারবে না, হ্যাঁ নকল রোজা ফেলে আলাদা কথা, কিন্তু রমজান রোজা রাখতে যদি মানা করে যে না তুমি আমি এখন বাড়িতে আছি তুমি রমজান রোজা রাখতে পারবে না, তুমি পরে বেলা করে নিও, শুনবে না শুনবে না, শোনা হবে না। স্বামী বলছে তুমি নামাজ পড়ো না, আমি ওষুধ নামাজ পড়া ভালো আছি না, এ মোর বাজে জায়গা এসব। স্ত্রী মানবে না, কেন? যেহেতু আল্লাহর আদেশ আছে, আর আল্লাহর আদেশ পালন করতে গিয়ে স্বামী অবাধ্য হওয়া জরুরি, যেহেতু আল্লাহ ফরজ বাদ করে যাবে। এখানে আল্লাহ বলছেন ওয়াইন যা হাদা কালা তুশরিক বি, যদি মা বাবা তোমাকে বাধ্য করে যে তুমি আমার সঙ্গে কাউকে শরিক করো, ফালা তুতে হুমা মা রাসালা কাবি দিন, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, ফালা তুতে হুমা তাদের আনুগত্য করো না, তাদের কথা মেনো না, তাদের কথা শুনো না, তাহলে কি হবে হুজুর? ওয়া সাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, তাহলে বাবাকে পিটিয়ে পাঠিয়ে ঘর থেকে বের করে দিও না, যেহেতু জন্ম দিয়েছে, এই জন্ম দেওয়ার কারণেই তাদের অধিকার আছে যে দুনিয়ার বুকে যতদিন থাকবে তাদের সঙ্গে সব ব্যবহার করবে, তাদের ভরণ পোষণ দিতে হবে না, হবে না, না আমার বাবা মুশরিক খালাস, মানে কোনো খাওয়ারও দেবো না, পড়তেও দেবো না, বদমাস।